الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. سورة الغاشية شروع المرايات ورجنتو اپنا در سامنے اخن تلاوت کرلم ای آیت گلی کے سامنے رکے آسکر آلوچنا اور ای آیت گلی سنکپتو تفسیر الغاشية মানে হচ্ছে আচ্ছাদনকারী নির্বাপনকারী কিয়ামতের যে ভয়াবহ দিন সবকিছু ঢেকে ফেলবে তাই এই কিয়ামতের নামই হচ্ছে الغاشية কিয়ামতের দিন কারো ভয় চলবে না কেয়ামতের কি অবস্থা কেয়ামত হওয়ার পর তার কিছু নিদর্শন এখানে নমুনা এখানে পেশ করছেন সুবহানাহু ওয়া তাআলা কেয়ামতের বিবরণ রব্বুল আলামিন কোরআন কারীমের অনেক জায়গায় করেছেন এর মধ্যে থেকে এই সূরায় হালকা তাই আপনারা শুনবেন আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع তোমার কাছে কি আচ্ছাদনকারী সেই কিয়ামতের দিনের সংবাদ এসেছে এসেছে জবাব অবশ্যই এসেছে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই কিয়ামত কোথায় এসেছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে যে প্রশ্নবোধক কথা এটা তাশবীহের জন্য আগ্রহ সৃষ্টি করার জন্য বলছেন তোমার কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে আচ্ছাদনকারী নির্বাপনকারী সেই দিনের সংবাদ এসেছে আর আলগাশিয়া মানে হল আদাহিয়াতুল আযীমা আল্লাতী তাগশা আন-নাস এমন বিপর্যয় মহা বিপর্যয় যে বিপর্যয় সমস্ত লোকজনকে ঢেকে ফেলবে আর সেটাই হচ্ছে কিয়ামতের দিন এই কিয়ামতের দিন সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল হাজের প্রথম আয়াতে বলছেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এই বান্দারা তোমরা ভয় করো রবকে তোমাদের রবকে, আমাদের রব কে বলেন? নাস বলেছেন সকলকে উদ্দেশ্য করে, মানব জাতিকে, গোটা মানব জাতিকে, হে সকল, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই কম্পন, কম্পন সেটি মহা একটি বিপর্যয়, মহা সংকট। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত, ওই দিন, এদিন তোমরা যদি ওই দিনকে দেখো, যারা উপস্থিত থাকবে ওরা যখন দেখবে, তখন যে মা বাচ্চাকে দুধ পান করছে, এমন সময় যদি ওই বিপদ এসে যায়, অর্থাৎ কিয়ামতের সেই নির্দেশ এসে যায় আল্লাহর পক্ষ থেকে, আর সেই বিপর্যয় শুরু হয়, তখন যে মা বাচ্চাকে তার কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, সেই বাচ্চাকে সে ভুলে যাবে। যদি কোন মা থাকে, কোন মহিলা থাকে গর্ভবতী, এই অবস্থা দেখে তার গর্ভপাত ঘটে যাবে। তুমি দেখতে পাবে লোকজন যেমন মাতাল হয়ে আছে, লোকজন যেমন নেশাগ্রস্ত, অথচ ওরা নেশাগ্রস্ত নয়, আযাব আল্লাহ শাদীদ, কিন্তু আল্লাহর আযাব হচ্ছে কঠোর, কঠিন। সুবহানাল্লাহ, এই সেই কিয়ামতের কথা রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই কিয়ামতকে স্মরণ করো, ভয় করো রবকে, ইত্তাকু রাব্বাকুম, তারপরে কিয়ামতের সংবাদ। আর এখানে কি বলছেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া, তোমার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে, সেই আচ্ছাদনকারী দিনের কথা এসেছে, যে বিপদ সবার উপর ছেয়ে যাবে, সেই সংবাদ, সেই মহাবিপর্যয়ের কথা তোমাদের কাছে কি, তোমার কাছে কি এসেছে? তার মানে এসেছে, কিয়ামত যখন হবে, ওই কিয়ামতের কিরকম হবে, ইসহাকের আলাইহিস সালাম কিরকম সিংহায় ফুঁক দিবেন, তারপরে এক ফুঁক দিবেন সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁক দিবেন আবার সবাই উঠবে, এবারে দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পর মানুষ যখন উঠবে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এদিন লোক সকল রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। কিয়ামতের দিন কোথায় পালাতে পারবেন? বিমান নিয়ে, রকেট নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে, অথবা অন্য কিছু নিয়ে, সাবমেরিন নিয়ে, যুদ্ধজাহাজ নিয়ে কোথায় যাবেন? কোথায় যেতে পারবেন না, কোথায় যাবে, কোথায় যাবার জায়গায়? এই সেদিন তোমরা সবাই এক জায়গায় জড়ো হবে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেই কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ, তাই ওই কিয়ামতকে স্মরণ করুন। একদিন মরতে হবে, আর মারা যাওয়ার পরেই শুরু হয়ে যাবে আপনার কবরের জিন্দেগি, আর এইটি হচ্ছে আখেরাতের প্রথম স্তর, মৌতের পরেই শুরু হয়ে গেছে আপনার কিয়ামত, আর আসল কিয়ামত ওই কিয়ামতের দিন, যেদিন সমস্ত সৃষ্টি আবার উঠবে, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় এই মাটি থেকে আবার তোমাদেরকে তুলবো। বলো সুবহানাল্লাহ, কে করবে এটা? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদেরকে মারবে কে? আল্লাহ। আবার পুনর্জীবন দান করবে কে? আল্লাহ। তাহলে যে আল্লাহই আমাদের খালিক, যে আল্লাহই আমাদের মালিক, যে আল্লাহই আমাদের রাজিক, যে আমার যে আল্লাহ আমাদের পালন করতাম, সেই আল্লাহকে আমাদের জন্য সবার জন্য ওয়াজিব সবসময় স্মরণ করা, তার নির্দেশ পালন করা, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আচ্ছা, সেদিন যখন কিয়ামতের দিন উঠবেন রব্বুল আলামিন, এরপরে দুই স্তরের লোকজন এখানে উল্লেখ করেছেন, বলছেন وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آمية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع كيشو سنكو مكمنون سهرا شديد অবনমিত থাকবে, নারী চেহারা অবনমিত, নিচু, অপমানিত। মানুষ যদি লজ্জিত হয় তখন আর শির উঁচু করে থাকাতে পারে না, ঠিক না? নিচু দিকে থাকে, নিচের দিকে। তো কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন খাশিয়া থাকবে, জলিল থাকবে। কিছু সংখ্যক মানুষ সেদিন লাঞ্ছিত বঞ্চিত থাকবে, নাউযুবিল্লাহ। কারণ তারা মনে করবে, নিজেরাই বুঝবে, দুনিয়াতে আমরা কি করেছি। দুনিয়াতে যদি আপনি হালকা লাঞ্ছিত হন, এটা বড় কিছু না। এই লাঞ্ছনা অল্পদিন থাকবে, পরে শেষ। কিন্তু আখেরাতের যে লাঞ্ছনা, ওইটা হচ্ছে বড়। তাই আপনি আখেরাতের লাঞ্ছনাকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার ইজ্জত কামাই করবেন না। কথা বুঝতে পারছেন? দুনিয়ার ইজ্জত বড়, আখেরাতের ইজ্জত বড়। তাই যদি আখেরাতের ইজ্জত বড় হয়, তাহলে আমাদেরকে সেই আখেরাতের কথা স্মরণ করতে হবে। শুধু ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া করলাম, ইয়া পুরুষ, ইয়া পুরুষ, ইয়া ইজ্জত, ইয়া ইজ্জত, হক জেনে আপনি হক মানলেন না পার্থিব জগতের ইজ্জতের জন্য, তাহলে কি হবে? কিয়ামতের দিন, কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত হবেন। হক জানেন কিন্তু মানছেন না, কেন? যদি আমি হক কবুল করি তাহলে লোকজন আমাকে খারাপ ভাববে, সত্য না মিথ্যা? এরকম আছে কিনা? আপনারা হক জেনেছেন আর জানছেন, হক মানবেন, দেখবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বাধ্যত যদি আপনি বলেন লাঞ্ছনার শিকার হয়ে গেলাম, অসুবিধা নেই, হয়তো কিছুদিনের ভিতরে রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে ইজ্জত দিয়ে দিতে পারে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতে যখন তিনি নবী হলেন, রসুল হলেন, সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি বললেন, ইয়া আইয়ুহান নাস قولوا لا اله الا الله تفلحوا এ লোকসকল তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একদম উপর বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই। একথা তোমরা বলো, মুখ দিয়ে বলো, মন দিয়ে বিশ্বাস করো আর তা প্রচার করো। ইয়া আইয়ুহান নাস قولوا لا اله الا الله تفلحوا, লোকজন তখন বলল, হায় রে হায়, এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী মানুষ ছিল, আল আমিন ছিল, এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে। এমন ব্যক্তিত্ব ছিলেন যার মতো কোন লোক মক্কা নগরীতে ছিল না, তারা বিশ্বাস করত এত সত্যবাদী, এত ভালো, এত ন্যায়পরায়ণ লোক। কিন্তু যখন বললেন দাওয়াতে তাওহীদ, তৌহিদের যে দাওয়াত যখন তাদেরকে দিলেন, তখন তারা বলে এতদিন তো সে ঠিক ছিল, এখন হঠাৎ করে পাগল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে নাল, এই যে হালকা একটা অপমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করলো, এতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কমেছে? বাধ্য তো কিছু কমেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমান দেখে তিনি কি তার দিনী দাওয়াত থেকে সরে গেছেন না দাওয়াতি কাজ চালিয়ে গেছেন? আমাদের সকল কি এরকম, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এই সেন্টারে আসছেন, এই রাষ্ট্রে এসছেন, আলহামদুলিল্লাহ ভুলভ্রান্তি আছে, কিন্তু একটা জিনিস এখানে আছে, তৌহিদ। এই শহরে আপনারা আছেন, কোন জায়গায় কবর পূজা আছে? এই শহরে আপনারা আছেন, কোন জায়গায় গুরু পূজা আছে? এই শহরে আপনারা আছেন, কোন কোন পীর পূজা আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেছে। প্রসিদ্ধ যেসব বিদাত হয় আমার দেশে ওগুলো এখানে আছে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, দেখছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, বুঝার মতো শক্তি দিয়েছেন। এবারে আপনি হক মানবেন, আমল করবেন, আর হক প্রচার করবেন। যদি এরকম হন, আপনি হক অগ্রাধিকার দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। আর যদি হক দুনিয়াতে হক অগ্রাহ্য করো, তাহলে কিয়ামতের দিন কিরকম আপনার ইজ্জত বাড়বে, এরকম ভাবতে পারে। তো রাব্বুল আলামিন বলছেন, وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ عَامِلَةٌ نَّاصِبَةٌ কিছু মানুষের চেহারা থাকবে লজ্জিত, অপমানিত, অবনমিত। বলছে আমিলা, ওই দিন তারা কাজ করবে কর্মক্লান্ত, না সেবা ক্লান্ত শ্রান্ত। কেমনের দিন তার মানে কি? কারণ যারা আল্লাহ নাফরমানি করবে কেয়ামতের দিন ওরা শিকল দ্বারা বাধা থাকবে, তাই না? শৃঙ্খলিত থাকবে, হাতে পায়ে বেরিয়ে পড়া থাকবে, আলহামদুলিল্লাহ। আর তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। এই আমেলা না শিবা কেয়ামতের দিন কর্মক্লান্ত পরিশ্রান্ত। আর কোনো কোনো ওলামা বলেছেন তার তফসীল, দুনিয়াতে ভালো কাজ করেছে কিন্তু ভালো কাজ নবীর নেতায় করেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কাজ বলে থাকি, ভালো কাজ করেছি কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, নাউযুবিল্লাহ। ইবাদত করছে, বলছে অনেক ইবাদত, কিন্তু অন্যের নামে করেছে, নজর নিয়াত পেশ করেছে পীরের নামে, নজর নিয়াত পেশ করেছে কবরের নামে, কবরে গিলাফ ছড়িয়েছে, কবরে বাতি জ্বালিয়েছে, কবরকে উপলক্ষ করে বার্ষিক ঈদ উৎসব করেছে, সব হচ্ছে অন্তর্ভুক্ত। দূরে থাকতে হবে কিনা? তো কোন আলিম এর তফসির করেছেন, দুনিয়াতে ভালো কাজ অনেক করেছে সে তার কথা উঠাবে, কিন্তু সব হচ্ছে বেদায়দা, কোন বেদা নেই। যার ফলে কেয়ামতের দিন কি হচ্ছে? আমিলা নাসিবা, অর্থাৎ কর্মের ফল ওইটা কাল কেয়ামতের দিন পকড়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এইটি হচ্ছে কেয়ামতের দিন, ওই যে তারা শিকল দ্বারা বাধা থাকবে, ইমোটো একটা কাজ, দেখছেন যদি কোন কয়েদিকে এরকম করে হাত পা বেঁধে নিয়ে যায় না ওদের মধ্যে, যদি ও 100 মিটার যদি হেঁটে হেঁটে যায় কত কষ্ট হবে, তাহলে জাহান্নামের জাহান্নামে যাওয়া হবে কিয়ামতের দিন। তাদেরকে যদি এরকম বেড়ি পড়ে আর হাতে এরকম শিকল পেতে যদি তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? এই আমিলা নাসিবা কর্মক্লান্ত পরিশ্রান্ত, নাউযুবিল্লাহ মিন যালিক, খাশিয়া আমিলাতুন নাসিবা। তারপরে কি? তাসলা নারান হামিয়া, ওরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে আর ওখানে জল উড়তে থাকবে। জ্বলন্ত আগুন বুঝেন তো, বুঝলে ওইটা জাহান্নামের আগুন, দুনিয়ার যে আগুন, এই আগুনের তুলনা ওইটার তেজস্ক্রিয়তা ওইটার মাত্রা 69 গুণ বেশি। এই যে আগুন রয়েছে, এই আগুনের তুলনা দুনিয়ার আগুনের তুলনা 69 গুণ বেশি তার মাত্রা। যদি এখানে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হয় আর আগুন দৌ দৌ করছে, কিরকম হবে তার মাত্রা? এটা হচ্ছে যত বড়ই হোক এটা কি হবে? এক গুণ, এই গুণের সাথে আরো 69 গুণ বাড়িয়ে দিন। তো দুনিয়ার যে আগুন এর চেয়ে 69 গুণ বেশি মাত্রা হচ্ছে ওই জাহান্নামের আগুন, আউযুবিল্লাহ মিনাল জালিম। তো ওরা বোঝা যাবে وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ওদেরকে কে পানি খাওয়াতে হবে, উত্তপ্ত ঝর্ণা হতে, উত্তপ্ত ঝর্ণা হতে। আচ্ছা দেখুন, আইনারি ঝর্ণা আনি আই গরণ বলেছেন যদি ওরা পানি চায় তখন তাদেরকে এমন পানি দেয়া হবে যা হবে মুহুরের মতো, মুহুর তেলের গাদার মতো, গলিত ধাতুর মতো। ইয়াসবিল উযু, ওই পানি যদি তাদের সামনে পেশ করা হয় তাহলে পানির যে বাষ্প, গরম বাষ্প, গরম বাষ্পের কারণে তাদের মুখমণ্ডল জ্বলে যাবে। বুঝতে পারছেন? একটু আমাদের কথা স্মরণ করবেন, যদি ইহা পুলিশ ইহা পুলিশ করবেন না। যারা জাহান নামে যাবে তারা যখন রবের কাছে বলবে আল্লাহ বলছেন তারা যদি পানি চায় তখন তাদেরকে গলিত ধাতুর মতো পানি দেয়া হবে। পানি যখন তাদের সামনে আসবে সাথে সাথেই তাদের মুখমণ্ডল এর গরম বাষ্পের কারণে মুখমণ্ডল জ্বলে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আলোচনা শুনেন, সাথে নিয়ে যাবেন, আল্লাহর ভয় সৃষ্টি হবে, জাহান্নামের কথা স্মরণ করেন প্রত্যেক দিন, আল্লাহর কাছে চাইবেন আশ্রয়, আমি তোমার তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইছি, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইছি। আল্লাহকে বল, জান্নাতের কথা চাইবেন, জান্নাতের কথা সামনে আসছে। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আমি তোমার কাছে জান্নাতের ফেরদৌস চাই। দিনে রাত্রে সাতবার আল্লাহর কাছে জান্নাত থেকে আশ্রয় চাইবেন আর জান্নাত ভিক্ষা চাইবেন সাতবার। এমনি ভাবে কোন কোন রেওয়ায়েত এসেছে তিনবারের কথা, আর বিশেষ করে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি বলেছেন যখন তোমরা শেষ বৈঠকে বসে সালাতে তখন আল্লাহর কাছে চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে। বলছেন ইদা তাশাহাদ আহাদুকুম, মানে তাশাহুদ আল আখির, আত তাশাহুদ আল আখির ফলিয়তাআউযু বিল্লাহ মিন আরবা, যখন তোমাদের একজন শেষ তাশাহুদ পাঠ করে তখন যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, তাকি সে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইছি, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইছি, আল্লাহ আমি তোমার কাছে জীবন মরণ মরণের ফিতনা থেকে আশ্রয় চাইছি, আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদের সকলকে, কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্য অনেক মুসলমান এই দোয়া জানে না। সত্যনারায়ণ মিত্র বলেন আমাদের দেশে মনে হয় অনেক লোক আছে শুনি। আমি যখন আমি হাদিস পড়েছি বাংলাদেশি হয়তো হাদিস গিয়েছে কিন্তু উস্তাদরা, উলামারা আমাদেরকে এটা শিক্ষা দেননি এটা পড়ার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এমনকি কোন কোন উলামা বলেছেন এই চারটি জিনিস থেকে শেষ বইটাকে আশ্রয় চাওয়া ওয়াজিব। ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিস, তার ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন তুমি কি এই চারটি জিনিস থেকে আমার কাছে আশ্রয় চেয়েছো? তিনি বললেন চাইনি। তিনি তাকে বললেন যাও তুমি আবার সওয়াব কর, তোমার সওয়াব হবে। সুবহানাল্লাহ, আমার কথা নয়, ইমাম তাউস আব্দুল্লাহ বিন আব্বাসের সাকিব একজন জলিলুল কদর তাবেঈ। অতএব আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, আর এর বিশেষ মাধ্যম হচ্ছে শেষ বইটুকে যে দোয়া, চারটি জিনিস থেকে আশ্রয়, এই চারটি জিনিস থেকে আশ্রয় চাইবেন, এটা শিখবেন। যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না আপনারা শিখবেন। কি বলেন ইনশাআল্লাহ? এবারে দেখো, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে না, আর যখন তারা চাইবে পানি তখন কি পানি? বলছেন গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে, ইয়াশমিল উজু, ওই পানির বাষ্প তাদের মুখমন্ডল জ্বালিয়ে দেবে। আচ্ছা, আপনারা খেয়াল করেন, আপনারা সবাই খান কিনা? সবাই খান কিনা? কিরকম সবাই হবে? এটাকে তেলে কিরকম বাজিয়ে দিচ্ছ? এই হচ্ছে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চামড়া ধরে যাবে ভাই, ইয়াশমিল উজু, মুখমন্ডল জ্বলে যাবে, ওই গরম বাষ্প বা গরম পানি তোমার সামনে যখন পেশ করা হবে তোমার জিন্দগি আখরাতের একদিনের জিন্দগি, আখরাতের দিন কিয়ামতের দিন 50,000 বছরের দিন হবে, আর তোমার দুনিয়ার জিন্দগি 60-70 বছর। আচ্ছা, তোমার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে তোমার দুনিয়া নাই, ঠিক না? 70 বছর হওয়া কিরকম? বাই চান্স একজন দুইজন হয়তো ভালো থাকা নাই, সবাই দেখ না লাঠি লাগে এরকম আস্তে আস্তে করে চলে, ঠিক না? অনেক তাহলে আসল জিন্দগি কত? ওই 60-70 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমা উম্মতি মা বাইনা 60-70, আমার উম্মতের বয়স 60-70 বছর, ও আকাল্লুহু বাইনা যুযালিক। এমনি ভাবে দেখুন, হাদাল মা ইযা কুরিবা মিন উজুহিহিম, না ইযা কারুবা মিন উজুহিহিম সাওয়াহা ওয়া তাসাকাতা লাহমুহা ওয়াইযা দাখালা ফি আজওয়াফিহিম কাতআহা। এই পানি যখন তাদের মুখমন্ডলের কাছে পৌঁছাবে, এই গরম পানি, তখন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দিবে, আর এই মুখমন্ডলে যে ঘুষ্ট আছে মাংস, ওইসব মাংস অটোমেটিকলি পড়ে যাবে। আর যদি এই পানি তারা খায় তাহলে তার পেটের ভিতরে নাড়িগুলি সব কর্তন করে দেবে, কেটে দেবে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন ওয়াসুকু মাআন হামীমান ফাকাত্তা আমআহুম। তাদেরকে গরম পানি দেয়া হবে, আর এই গরম পানি তাদের নাড়িগুলি তাহলে এই পানিকে কতটুকু লাভ হবে? কোন লাভ আছে না? ক্ষতি, জাহান্নামে যাওয়া ক্ষতি, পানি হেলে গরম পানি এটা আরো ক্ষতি। তাই এই জাহান্নাম থেকে সবসময় আশ্রয় চাইবেন আল্লাহর দরবারে, আর জাহান্নাম থেকে বাঁচার উপায়, উপকরণ বাঁচার জন্য আমল করবেন, সালাত পড়বেন 5 ওয়াক্ত, হারাম থেকে বাঁচবেন, হারাম কামাই থেকে বাঁচবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন। কবিরা গুনাহ থেকে বাঁচবেন, প্রকাশ্য গুনাহ ও প্রকাশ্য গুনাহ থেকে বাঁচবেন। আর কিছু হয়ে গেলে শয়তান তো সাথে আছে, রব্বুল আলামিনের দিকে সাথে রুজু করবেন, রব্বুল আলামিন আমাদের খাতা পেছনে মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বুঝুন এই পানিটা কি রকম হবে। আল্লাহ যেহারে বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। এই উত্তপ্ত পানিটা কিরকম বুঝতে পারছেন? গরম পানিটা কিরকম? কেউ কেউ হয়তো বলতে পারে এই ঝর্ণা যদি জাহান্নামের আগুনে থাকে তাহলে পানি তো সাধারণত আমরা দেখতে পাই পানি আগুন নিভিয়ে দেয়, তো এটা যখন ভিতরে তাহলে আগুন নিভে না মুমকিন? এরকম কিছু লোক আছে জের তোরে, দেখবেন জের বুঝেন তো, জের বলে না তোমরা জের তোরে খুব বের করে খুব আল্লাহ হেফাজত করো, খুঁজে খুঁজে একটা জিনিস বের করা। প্রথম নম্বর কথা হচ্ছে আখেরাতের ব্যাপারের সাথে দুনিয়ার কোন তুলনা হয় না, দুনিয়ার কি আসলে আখরা আখরা দুনিয়া দুনিয়া। আপনি খেয়াল করুন কিয়ামতের দিন সূর্য আমাদের সকলের মাথার উপরে আসবে। এখন সূর্য কয়েক কোটি আলোকরশ্মির উপরে আসে, সুবহানাল্লাহ, তবুও গরমকালে দেখছেন কি অবস্থা হয় এই জায়গায়। ছাতা ছাড়া বা ছাউনি ছাড়া আপনি বাইরে দুপুরে বেশিক্ষণ থাকতে পারবেন না। যারা ডিউটি করে কত কষ্ট করে করে, তার তাই এখানেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা লোকজনকে অনেক সময় আসে ছাতা বাতা দিয়ে দেখি না পানি টানি খাওয়ায়। অতিরিক্ত গরম যদি হয় সরকারও বলে অতিরিক্ত গরম হলে এই সময় তোমরা দিনে এই কাজ করবে না, বলে কিনা নির্দেশ না? আচ্ছা অথচ সূর্য কত কোটি কোটি কোটি মাইল উপরে, সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সূর্য আপনার মাথার উপরে আসবে, ওই সময় আপনি সহ্য করতে পারবেন, সুবহানাল্লাহ। তাহলে আখেরাতের ব্যাপারের সাথে দুনিয়ার কোন তুলনা হয় না, কে আসলে কে ভোগে। আর কিয়ামতের দিন কি অবস্থা হবে, সূর্য আসবে মাথার উপরে, নিজের ঘাম শরীর ঘামবে, কারো কারো ঘাম নিজের পায়ের ঠাকুর পর্যন্ত আসবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, কারো কারো ঘাম একদম কান পর্যন্ত আসবে বা নাকের ডগা পর্যন্ত। এরকম যেমন মানুষ যেমন সাঁতরাচ্ছে নিজের ঘাম, ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখুন তো আখরাতের কি অবস্থা। আচ্ছা ওই সময় আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় নাই, কোন প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, সেনাপতি নাই, বাদশাহ নাই, রাজা নাই, অমুক আর তমুক নাই। রব্বুল আলামিন সেদিন বলবেন আমি হচ্ছে রাজা, পৃথিবীর রাজারা আজকে কোথায় গেল? বলেন তো কোথায় থাকবে পৃথিবীর বাচ্চারা, থাকবে কোথায়? কই তাদের বড়াই? বড়াই থাকবে কার? একমাত্র আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর রয়েছে বড়ত্ব আর বড়াই আকাশে এবং জমিনে। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে রাজত্ব কার? বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই একক আল্লাহ যিনি হচ্ছেন পরাক্রমশালী কাহ্হার, সেই আল্লাহই হচ্ছে আজকের রাজত্ব, আর কার রাজত্ব চলবে না। তাই সেই কিয়ামতকে ভয় করুন। একদিন মরব, আপনি মরবেন না, আগামী বছর পর্যন্ত থাকবেন, বলতে পারবেন আগামী এক সপ্তাহ ফজর পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জানে না কার নতুন সমস্যা, এটা একমাত্র কে জানে, স্বয়ং রব্বুল আলামিন, আর কেউ জানে না, সুবহানাল্লাহি বিহামদিহি। তাই ওই কিয়ামতের কথা স্মরণ করুন। এখানে আরো কথা আছে, লম্বা করলে হবে না, তাই সামনে যাচ্ছি। এরপরে মানুষকে যে পানি দেওয়া হবে তার পানির কিছুটা বিবরণ আপনারা পেলেন, তারপরে আসেন খাবার। আমরা দুনিয়াতে পানিও খাই, খাবার খাই না, তোরা জাহান্নামীরা জাহান্নামে তারা পানি খাবে, আর কি খাবে বুঝতে পারছেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে খাবার কি, খাবার বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়্, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। তাদের খাবার নেই, তবে দারিয়্, কাঁটাযুক্ত খাবার, কাঁটা ফল, মানে এমন ফল যেটা গলায় আটকে যায়। কিন্তু এখানে সাধারণত তারা এরকমই করেন তর্জমা, দরিয়া মানে কি বলছেন, এটা হলো এমন একটা গাছ উদ্ভিদ যেটা হবে কাঁটাযুক্ত, রুসাও কিনা আদি, তাই সাধারণত মুফাসসিরিনরা তার কাঁটাযুক্ত বলেন ফল বা খাবার বলেন। যখন এটা শুকিয়ে যায়, যখন তাজা থাকে, তখন এই আলগসি মিডিয়া বা আশপাশে আরব কান্ট্রির লোকজন এটা ছিনে, যখন তাজা থাকে তখন উট খায়, আর যখন শুকিয়ে যায় তখন উট পর্যন্ত খায় না। এটা হচ্ছে এক প্রকার উদ্ভিদ। এখানে আরবিতে এর নাম শুভ্রক বলা হয়, এই অনেক এটাকে শুভ্রক বলে। আচ্ছা, এটা হলো দুনিয়ার দরিয়া, ওই কাঁটাযুক্ত ফল। আর আখেরাতেই বলি, নাম হচ্ছে এটা দরিয়া, কিন্তু আসল হচ্ছে বিষ মিশ্রিত খাবার, বলি আউযুবিল্লাহ, বিষাক্ত খাবার। লাইসা লাহুম তাআম ইল্লা মিন দরিয়া। আচ্ছা, তারা ওই বিষাক্ত খাবার খাবে, আচ্ছা খেলে কি হবে, লা ইউসমিন, এটা পুষ্ট করবে না, গোশত বাড়াবে না, মোটা করবে না, ওয়ালা ইউগনি মিন জু', ভুক মিটবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ফল খাবে, ভুকের জ্বালা খাবে, কিরকম ভুক সৃষ্টি হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি খাবে, গরম পানি খাবে, হাতে নিবে, বুঝতে পারছেন, জাহান্নামের জাহান্নামই তৈরি ওইটা, ওই পানি নিবে, তৃষ্ণার নিবারণের জন্য নিবে, সে হয়তো জানে হাতে নিলে ওইটা মুশকিল, তবুও নিবে, তবুও পানি খাবে, ইন্না লিল্লাহি। আচ্ছা, দুনিয়াতে যদি আপনাকে কেউ আপনাকে আপনি বলেন পানি দিন ভাই, আপনি দেখলেন নিয়ে আসো গরম পানি, চার চায়ের জন্য ফুটন্ত পানি, আপনি দেখলেন আমি এটা কিরকম খাবো, এটা তো চায়ের পানি, বলবেন কি না, ফিরত দিতে পারবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামে পানি চাইবে, ওই রকম তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, এটা ফিরত দিবে না, তারা দিবেই না, কেউ এরকম পিপাসা লাগবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম তৃষ্ণা পাবে তাদের। আর ভূতটা কিরকম হবে দেখছি সামনে, বল জানে হয়তো এটা, আর স্পষ্ট জানবি খেলে এরকম হয়, তবুও নিবে, তবুও খাবে, এতে এই ফল খাবে, বিষাক্ত ফল খাবে, কিন্তু এর দ্বারা কোন পুষ্টি লাভ হবে না, ভুগো মিটবে না, কিন্তু সে খাবে, আলহামদুলিল্লাহ। তাই কিরকম কিছু মানুষ বলে, অসুবিধা নাই, কিছুদিন যাওয়ার পরে তো আবার দেরি আসবো, নাউযু বিল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, এইসব মুসলিম ভাইদেরকে বুঝার তৌফিক দাও, আর আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও আল্লাহ। এই হল জাহান্নামীদের কথা। এরপরে ভালো লোকের কথা, রব্বুল আলামিন দয়াশীল, বুঝতে পারছেন? যদি খারাপ লোকের কথা বলেন তাহলে আবার ভালো লোকের কথা বলেন, দেখবেন কোরআন করিমে কাফেরদের কথাই কথা আসলেই নেক লোকের কথা আছে, আছে না? إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. هذا كافر الكفار جهنم يا إروي جهنم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. فطول يشربوني كريستو ردير قضاء الله هاي جهنم আর পরবর্তীতে সর্বশ্রেষ্ঠ লোকদের কথা বলা হয়েছে। আর সর্বশ্রেষ্ঠ লোক কারা? যারা ইমানের চালা যাত্রা করার নেক আমল করেছে। আলহামদুলিল্লাহ, ইমানদারদের কাতারে থাকবেন তো, নেক লোকদের কাতারে থাকবেন, তাহলে যাবেন কই? জান্নাতে। আর যদি অসৎ লোকের সাথে থাকেন তাহলে যাবেন কোথায়? অসৎ লোক হন তাহলে যাবেন কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহ বুঝার তৌফিক দিন। তাহলে আমাদের সম্পর্ক হবে ভালো লোকের সাথে, নিজেও ভালো হব আর সম্পর্ক থাকবে ভালো লোকের সাথে। ইয়া রাব তুমি তৌফিক আতা ফরমা। এবার এই জায়গায় বলছেন ভালো লোকের পরিচয়, وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, আনন্দিত, পুলকিত, আলহামদুলিল্লাহ। খারাপদের কথা শেষ, এখন ভালো লোকের কথা। কিছু সংখ্যক চেহারা আনন্দিত থাকবে, নাঈমা হাস্যোজ্জ্বল থাকবে, ওইসব চেহারায় লবণ থাকবে, সুবহানাল্লাহ। তারপর লিসাইহা রাদিয়া, তারা যে দুনিয়াতে যেসব কাজ কর্ম করেছে এর বদলে তারা খুশি থাকবে, বলবে আলহামদুলিল্লাহ আগে কষ্ট করেছি, মুশরিকরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, বিদাতিরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ নাফরমান লোকজন আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আমি যখন মসজিদে যাই সালাত পড়তে আমাকে বলে তুমি ওদিকে মুতাবা হয়ে গেছো, বলে কিনা আমাকে আল্লাহ নাফরমানরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আমি এত ছোট্ট দিনের উপর প্রতিষ্ঠিত ছিলাম, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আমি দিনের উপর অটল ছিলাম, যার ফলে আমি আজ আমার এই প্রতিফল পেয়েছি, তাই তারা খুশি। লিসাআলিহা আলহামদুলিল্লাহ। অন্যদিকে শয়তান বলে হজরের সময় তুমি যাবে না, অথবা অলসতা পেয়ে যায়, হজরের নামাজ উঠতে বড় কষ্ট হয়, অথবা ব্যবসা বাণিজ্য ছেড়ে দুনিয়ার লাভ ছেড়ে কিরকম নামাজ যায়, এত ছোট্ট সে নামাজে গেছে, সালাত আদায় করেছে, তাই এইসব তারা করার কারণে কিয়ামতের দিন তাদের চেহারা খুশি থাকবে, এর প্রতিফল রব্বুল আলামিন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পাবে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই ভালো হবো, নেক কাজ করব, শুধু শুনলে আর ইনশাআল্লাহ বললে হবে না, মন থেকে বলতে হবে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। এবারে খুশি তো আপনি, তারপরে যাবেন কই? ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সেই উঁচু জান্নাতে যাবে, কিয়ামতের মাঠ শেষ একদম রাস্তে যাবে জান্নাতে না আলিয়া, এটাই হচ্ছে আসল প্রতিদান। কিয়ামতের দিনও তার ভালো অবস্থা থাকবে, একদম যারা যাচ্ছে জান্নাতে যখন গেল জান্নাতের বিবরণ কি, জান্নাতের বিবরণ কি করতে পারবে না স্পষ্ট করে, কোরআন শুনে যা আছে তাই, কিন্তু আসল জিনিস আল্লাহ বলছেন কোন ব্যক্তি জানে না, কোন প্রাণী জানে না, অর্থাৎ কোন জান্নাতি জানে না, কোন মানুষ জানে না, তাদের জন্য জান্নাতে তাদের চোখ শীতল করার মতো কি কি জিনিস রব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছেন কেউ জানে না। তাহলে যেগুলি বলা হয়েছে ওগুলো তো পেলেনি, কিন্তু আসল প্রতিফল ওখানে গিয়ে আপনি বুঝবেন কি মজা, বলো সুবহানাল্লাহ। ফালা তাআলাম নাফসুম মা মুখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আ'আদাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ولا اذن سمعت ولا خطر على قلب بشر আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যে সব নিয়ামত কোন চোখ দেখে নেই, দুনিয়াতে জান্নাতে যে সব নিয়ামত আছে এগুলো দুনিয়াতে নাই, নাম আছে কিন্তু আসল নাই, বুঝতে পারছেন, নাম আছে কিন্তু আসল জিনিস নাই। ولا اذن سمعت কোন কান শুনেনি এগুলো কি কি, কোন মানুষের মনে তার এরকম জিনিস রব্বুল আলামিন তার নেক বান্দা যারা জান্নাতে যারা তাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছে। তাই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসবাসীদের অন্তর্ভুক্ত করো। জান্নাহ এ হল ফি জান্নাতিন আলিয়া, আর জান্নাত আলী, আলী আলী কে উঁচু, কারণ এই জান্নাত নিচে নয়, জান্নাত সাত আকাশের উপরে, সুবহানাল্লাহ। ফাহিয়া ফাওকা আস-সামাওয়াতি ওয়াল আরদ, আর জান্নাতে যখন যাবেন যে কয়টি জান্নাত রয়েছে সবার উপরে যে জান্নাত তা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, কথা বুঝছেন, আর ওই জান্নাতুল ফিরদাউসের উপরে থাকবে রব্বুল আলামিনের আরশ সুবহানাল্লাহ। তাই আপনি যখন জান্নাতে দোয়া করবেন তখন জান্নাতুল ফিরদাউসের কথা চাইবেন, কারণ এটা হচ্ছে জান্নাতের সবার উপরে, আর এটা হচ্ছে মিডল স্তরে, আর ওখান থেকে অন্য সব জান্নাতে ওখান থেকে সব কিছু সাপ্লাই করা হয় জান্নাতুল ফিরদাউস, বুঝতে পারছেন। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, বুঝতে পারছেন, কি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এবারে জান্নাতুল ফিরদাউস যদি পেয়ে যান মাশাআল্লাহ হাইয়াকুমুল্লাহ, আচ্ছা বড়রা না পেলে ছোট যদি আল্লাহ আলহামদুলিল্লাহ, এই চাইলে বড়রা, বুঝতে পারছেন, কোনটা চাইবেন জান্নাতুল ফিরদাউস। আচ্ছা ওখানে আপনি যাবেন তো কিছু গুণ বলছেন, ওখানে গিয়ে মানুষ কি করবে বলে বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ওখানে গিয়ে অর্থহীন কেউ কথা বলবে লা তাসমা, আপনি শুনবেন না অর্থহীন কথাবার্তা। আমরা এখানে দুনিয়াতে যতই আল্লাহ আল্লাহ কিছু অনর্থক কথা বলি কিনা, আর কিছু মানুষ আছে সবসময় অর্থহীন, আল্লাহ হেফাজত করুন, বেশিরভাগ অর্থহীন, এই যারা বেশিরভাগ আল্লাহর ফিকির করে তাদের সম্পর্কে একটি রেওয়ায়েত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, এদের মধ্যে থেকে এক ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তাই এই জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে তরতাজা রাখার চেষ্টা করবে, কিন্তু জিকির হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, কেউ কেউ যেন না আমার কাছে জিকিরের কথা এসেছে, এবার জিকির কথা এসেছে মানে হাকুম হুকুম হাকুম হুকুম হাকুম হুকুম, ওই যে কিসের জিকির, আমি জিকির আর কেউ করে শুধু হু হু হু হু হু করে, আর কেউ করে সেদিন দেখলাম ওই পাকিস্তানের কিছু মানুষ এরকম আউযুবিল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানির কুকুর কুত্তা, বুঝতে পারছেন, বলছে আব্দুল কাদের জিলানির অন্তর্ভুক্ত কুত্তা, তো যেখানে বসা আছে বড় পীর সে বলছে আমরা সবাই আব্দুল কাদের জিলানির কুকুর হয়ে কুত্তা হয়ে আমরা কুত্তার মতো কেউ কুকুরি, এবারে শুরু হয়ে গেছে সবাই বলছে এটা কি লিখে না তিন ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেন না, এর মধ্যে থেকে এক ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহ জিকির করে, তাহলে দুনিয়াতে যদি বেশি বেশি করে আল্লাহ জিকির করেন, কোরআন তেলাওয়াত করুন আল্লাহর কালাম, কোরআন পড়া শিখুন আল্লাহর কালাম, তসবিহ পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত পাঠ করুন, اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين شكرت والله انا درود ابراهيم قرون استغفار بعد قرون استغفر الله استغفر الله استغفر الله قرون لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لكم جسب تسبيح جسب تهليل الله رسول صلى الله عليه وسلم প্রমাণ করেছে গুলো পাঠ করুন তাহলে দেখবেন জান্নাতেও যাবেন ইনশাআল্লাহ আর জান্নাতে যখন যাবেন ওই জান্নাতে আপনি অর্থহীন কথা বলবেন না আর অর্থহীন কথা শুনবেন না, সুবহানাল্লাহ লা তাসমাউ ফিহা লাগি। আচ্ছা এই জন্য সেই হাদিস ইসলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গায় মানুষ ওই রকম তাসবিহ পাঠের জ্ঞান পাবে যেভাবে মানুষ শ্বাস প্রশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নিতে আপনার কষ্ট হবে না শ্বাস প্রশ্বাস বন্ধ হলে কষ্ট হবে, ওইরকম যারা জান্নাতে যাবে ওরা ওই রকম অটোমেটিকলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাসবিহ বন্ধ করতে থাকবে, শিখানো লাগবে না অটোমেটিকলি সুবহানাল্লাহ বিহামদি লা তাসমা ফিহা লাগিয়া, ওই জান্নাতে গেলে অর্থহীন কথা কথা বলবে না, এই আমার ভাই আমরা যথাসাধ্য চেষ্টা করব অর্থহীন কাজকর্ম থেকে যেন আমরা দূরে থাকি। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে সে অর্থহীন কাজকর্ম থেকে দূরে থাকে, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। এরপরে ওই জান্নাতে কি কি রয়েছে কিছু কথা সংক্ষিপ্তভাবে পেশ করছি, বলছেন ফিহা আইনুন জারিয়া, ওখানে প্রবহমান ঝর্ণা থাকবে চালু থাকবে পানির নালা সবসময় জারি থাকবে সুবহানাল্লাহ, আবার কি জানেন ওই জমিন খুদাই করতে হবে না, রব্বুল আলামিনের নির্দেশে আপনি যেভাবে বলবেন ওইভাবে পানি জারি থাকবে, আল্লাহু আকবার। গেলে পানির নদী পানির নালা পানির ঝর্ণা জারি থাকে না জারি থাকে, আর এই পানির মধ্যে কখনো পরিবর্তন আসবে না, পানি বেশ কিছুদিন থাকতে থাকতে থাকতে থাকতে বন্ধের পরিবর্তন হয়ে যায় কিনা এর মধ্যে কোনো পরিবর্তন নেই, আর কিসের নাহর লবণ দুধের নাহর থাকবে জারি, আমরা তো এখন দুধ পাই না ভাই ওই চিনের দুধ খাও আর না হয় হাজার ওই কি দুধ গুলি আসল দুধ না, এটা এটা হচ্ছে অন্য রকম, বিশেষ করে আমাদের দেশ তো পাবেই কেন বড় মুশকিল, ওই আমার এক ভাই বলেছিল আমাদের এই গোয়াল বা ওটাকে কি বলে আপনার গোয়াল বল না ঘুষ বল গোয়াল এমন দুধ দেয় সে দুধে পানি মিশায় না পানিতে দুধ মিশায়, তাহলে দুনিয়ার দুধ যা আমরা বাধ্য তো দেখতে পাচ্ছি, আসল দুধ পাচ্ছি পাচ্ছি না, হয়তো ওই গরু দুধ খাবেন আর এইরকম খাবেন, আরো ওই খামারের দুধ খাবেন, কিন্তু আসল দুধ খুব কম। এক জামানা ছিল সুবহানাল্লাহ বাংলাদেশের মানুষ গরিব হলেও এই টিরের দুধ খেত না, বুঝতে পারছি মানে বন্ধ বন্ধ হয়ে, এখন এটা জানা নাই কি হয়ে তো এটাই থাকে। وانهار من لبن لم يتغير طعمه اي তুমি যখন জান্নাতে যাবে পানির নহর মজুদ, দুধের নহর সুবহানাল্লাহ আর কিসের নহর মজুদ, وانهار من خمر لذة للشاربين ওই শরাবের নহর থাকবে, এটা দুনিয়ার শরাব না, এটা হচ্ছে জান্নাতি শরাব সুবহানাল্লাহ। খাবেন তখন শুধু সাদা শাড়ি পাবেন, সাদা শাড়ি পাবেন। আর আরেকটা ওয়ানহারুম মিন আসালিন মুসাফা, একদম সাফ সাফা পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর জারি থাকবে। দুনিয়াতে আমরা তো ধরেন আমরা হচ্ছি টাইগার জাতি, মানে টাইগার জাতি কিনা আমরা সিংহের জাতি, হ্যাঁ দেখুন সুন্দরবন গেলেন ওখানে ভেজাল মধু থেকে অনেক কষ্ট মুষ্ট করে এখন ভেজালহীন মধু পাওয়া যায় না, এখানেই মুশকিল। আল্লাহ নিয়ম সবাই নিয়ে দিই তখন বলে আর আসলি না নকলি বলল হবে আগে, ঠিক না, অনেকে বলে না এতে অন্য জিনিস মিক্স, কিন্তু জান্নাতে এরকম হবে না, তাহলে চার রকমের নাহার আপনার জন্য রেডি থাকবে, আপনি ওখানে গেলেই পাবেন। বলো সুবহানাল্লাহ, কে তৈরি করবে? তাহলে দুনিয়া দুনিয়ার ইজ্জত বেশি না আখেরাতের ইজ্জত বেশি? দুনিয়ার ইজ্জত বেশি না জান্নাতের ইজ্জত বেশি? এবারে যারা জান্নাতে যেতে চান আমাদের সকলের জন্য উচিত আমরা জান্নাত লাভের জন্য কাজ করব, চেষ্টা করব, প্রচেষ্টা করব, আর আল্লাহর কাছে চাইব, বলবো ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আচ্ছা ফিহা আইনুন জারিয়া, এরপরে ফিহা সুরুম মারফুআ, আসন উঁচু উঁচু আসন থাকবে ওখানে, বর্তমান দুনিয়ার কি আসন বুঝতে পারছেন, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, পানপাত্র সুরক্ষিত পানপাত্র থাকবে, কত রকমের পানপাত্র থাকবে আপনার জন্য সুবহানাল্লাহ, আপনার চেষ্টা প্রচেষ্টা করতে হবে, আপনার মন যা যায় তাই উপস্থিত থাকবে, বলো সুবহানাল্লাহ। আর কি জানেন, ওয়ালা মারিকু মাসফুফা, সারিসারি বালিশ টেক লাগানোর মতো কিছু থাকবে, মনটা একবার এরকম টেক লাগে আলে মামি মুশকিল, মোলা এরকম ঘুমাবেন এরকম থাকবে, হ্যাঁ নামার নুমরুকা ওলা মারিকু মাসফুফা ও জারাবি মাসফুফা, জারাবি মানে ভালো ভালো কার্পেট, উন্নত কার্পেট সর্বত্র ছড়ানো থাকবে, মাসফুফা বিছানো থাকবে, আপনি যেরকম বলবেন ওই রকমই, লাল গালিচা কথিত লাল গালিচা না, ওটা আশ্রির গালিচা পাবেন ইনশাআল্লাহ তাআলা, কোথায় পাবেন জান্নাতে। তাই এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া উচিত কিনা, তাই আমরা সবাই সচেষ্ট হই, দিন শিখি, দিন শিখার জন্য এই সেন্টারে আসি, নিয়ে খারিজ করে আসবেন, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসালাকা তরিকান يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه যদি কোন ব্যক্তি ইলম শিখার জন্য কোন পথ অতিক্রম করে রব্বুল আলামিন তার জন্য এর বদলে জান্নাতের পথ সহজ করে দেবেন। তাই আপনি যদি ইলম শিখার জন্য আসেন নিয়ত খালিস করে আপনি ইলম শিখবেন আমল করবেন আর জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে, আর শুধু আমল করলে হবে না, ইলম শিখবেন আমল করবেন আর তা কি করবেন প্রচার করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের সন্তান সন্ততিদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মধ্যে সকলকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين